লোকটি খুব চালাকির সঙ্গে একটা ফাঁদ পাতে বজ্রপাতের শব্দের সঙ্গে মিলিয়ে সে ছাদের উপর থাকা গরম পানির হিটারটাকে বারবার আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটা ছিদ্র হয়ে যায়। এরপর সে হিটারের ভেতরে কালো কালি ঢেলে দেয় এবং স্টিকার দিয়ে ছিদ্রটা ঢেকে দেয়। শুধু তাই না, আসল ওয়ারেন্টি কার্ড খুলে নকল কার্ড লাগিয়ে দেয়। সবকিছু ঠিক করে সে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই শুরু হয় আসল খেলা। বাড়ির গৃহবধূ গোসল করতে গিয়ে হঠাৎ দেখল পানির বদলে তার গায়ে কালো কালি পড়ছে। ঘটনায় তার স্বামী ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তাড়াতাড়ি মেরামতের জন্য ফোন করে। কিন্তু সে জানে না ফোনের ওপাশে আসলে সেই লোকটাই আছে। দুই ঘন্টা পর লোকটি মেকানিক সেজে বাড়িতে আসে। গৃহবধূ প্রথমে সন্দেহ করলেও শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেয়। লোকটি ঘরে ঢুকেই সরাসরি বাথরুমের দিকে যায়। তখন গৃহবধূ বাধা দিয়ে বলে, এখনই বেরোন না হলে পুলিশ ডাকবো। লোকটি হেসে বলে, ডাকুন, পুলিশকে ডেকে দেখান আপনারা কত দামি মদ নষ্ট করছেন। এই কথা শুনেই সে নিজের পকেট থেকে পুলিশ আইডি বের করে। তখন সবাই বুঝতে পারে সে আসলে দুর্নীতির তদন্তকারী অফিসার। ঠিক তখনই বাথরুম থেকে শব্দ আসে। লোকটি দরজা ভেঙে ঢুকে দেখে